الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج উপস্থিত উলামায়ে কিরাম ও দ্বীনী ভাইরা গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বড় মহব্বতের আকর্ষণে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি দুটো কথা শোনাবার জন্য। ইতিপূর্বে ভাই আহমদ আপনাদেরকে সিজন নিয়ে কথা বললেন, আমিও সিজন নিয়েই শুরু করছি। বর্তমানে সামনে আমাদের আসছে হজের সিজন। এই হজ, তার উদ্দেশ্য এবং প্রধান উদ্দেশ্য কি, নিশ্চয়ই আমরা যারা সৌদি আরবে আছি তাদের প্রধান উদ্দেশ্য, প্রধান আশা হয় আল্লাহর ঘরটা একবার দেখব। কত ভাই জানি কাজের জন্য আসেননি, তারা এই সুযোগ নিয়ে সৌদি আরবে গিয়ে একবার আল্লাহর ঘর দেখব। অনেকে দেখেছেন, অনেকে এবছরে দেখবেন, অনেকে আগামীতে দেখার আশা পোষণ করছেন। আপনারা কে কে হজ করেননি হাত তুলেন দেখি। অধিকাংশ মানুষ হজ করেননি। আপনারা এই বছরে কে কে হজে যাবেন দেখি, খুবই কম লোক। আর তার মানেই এবছরে আমি হজের আহকাম বলব না, কারণ হজের আহকাম বললে মাত্র চারজন লোক উপকৃত হবে। বাকি যারা হজ করেছেন এবং আগামীতে করবেন তারা নিশ্চয়ই এই আলোচনা থেকে বুঝতে পারবেন যে আমাদের হজের আসল উদ্দেশ্য হল তাওহীদ। হজ কবুল হবে এটা আশা করা দরকার না? হজ আপনি কিভাবে করবেন, কত টাকা দিয়ে করবেন, কার সাথে করবেন, কোন গাড়িতে যাবেন, কোন হামলাতে যাবেন, এটা বেশি গুরুত্বর। কোনটা গুরুতর বেশি গুরুত্ব? আপনার হজ কবুল হবে কিভাবে? হজ কবুল হওয়ার জন্য যে সমস্ত শর্ত আছে তার মধ্যে প্রধান শর্ত কি, যেটা প্রত্যেক আমল কবুল হওয়ার প্রধান শর্ত, সেটা কি আমার সাথে কথা বলুন কি? ইখলাস। হজ কার জন্য করবেন? একমাত্র আল্লাহর জন্য। হজ করবেন না আপনি আপনার বাড়ির লোককে, আপনার দেশের লোককে খুশ করার জন্য। লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসার জন্য হজ অনেকেই করতে যায়, ট্যুর করতে যায়, বেড়াতে যায়, ভ্রমণ করতে যায়। তারা ভ্রমণ করে আসে, হজ করে আসে, হজে তাদের কোন পরিবর্তন সাধন হয় না, ঠিক না? বল, যেমন গেল তেমনি এল। অথচ হজ কবুল হওয়ার একটা নিদর্শন কি? শুধু হজ না, প্রত্যেক আমল কবুল হওয়ার একটা নিদর্শন কি? বলতে পারবেন না? ইখলাস তো মানুষের মাঝে বোঝা যায় না, আপনি বুঝতে পারবেন লোকটাকে দেখে কে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন একটা নামাজিকে দেখলেন মসজিদে যায়, টুপি লাগিয়ে যায়, মাশা আল্লাহ তাহাজ্জুদও পড়ে, কিন্তু সে নোংরা কাজও করে, নোংরা জিনিস দেখে, নোংরা ব্যবসা করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আল্লাহ তাআলার এই কথা কি ভুল যে আল্লাহ বললেন নামাজ নামাজিকে, সালাত মুসল্লিকে মন্দ কাজ থেকে বিরত রাখে? আল্লাহর কথা কি ভুল? তাহলে ভুলটা কি? ভুল হচ্ছে মুসল্লির সালাত, নামাজির নামাজ, এতে কোন সন্দেহ আছে? যদি তার নামাজ আল্লাহর দরবারে কবুল হতো তাহলে নিশ্চয়ই তার নামাজ তাকে মন্দ কাজ থেকে বিরত রাখত। হাজি সাহেব হজ করতে গেলেন, গেলেন এবং এলেন, দেখলাম আগে যেমন ছিলেন আল আন কামাকান, যেমন ছিলেন তেমনি আছেন, কোন পরিবর্তন নেই, দাঁড়িয়ে ছিল না দাঁড়িয়ে আসেনি, আগে পাঁচ ওয়াক্তের নামাজ ঠিকমতো পড়তেন না একই অবস্থা, আগে তাহাজ্জুদ পড়তেন না এখনো পড়েন না, আগে হারাম খড়ি করতেন এখনো হারাম খোর। তাহলে আমরা নিশ্চয়ই জানব যে তার হজ আল্লাহর কাছে কবুল হয়নি। ভাইজান, আমল করার আগে আমল কবুল হবে এ ব্যাপারে বেশি আগ্রহী হওয়া উচিত, যাতে করে আমার আমলটা, আমার আমার যে খরচ, হজে তো খরচ আছে তাই না, আমার যে মেহনত, আল্লাহ আকবার, এমন কোন ইবাদত আছে? জিহাদ, জিহাদ অবশ্যই থেকে বেশি মেহনত, কিন্তু হজ হচ্ছে এক প্রকার জিহাদ, এবং মহিলাদের জিহাদ, এই হজে এত মেহনত হয় সেই মেহনত যেন বরবাদ না যায়। অতএব হজটাকে কি করতে হবে? আল্লাহর কাছে মাকবুল করতে হবে। আর মাকবুল হজের সওয়াব আপনারা জানেন কি? জান্নাত তো বটেই, কিন্তু আপনি যখন হজ করতে যাবেন ফিরে আসবেন তখন আপনার আপনার অবস্থাটা কি হবে? যেন আপনার মা আজকেই আপনাকে জন্ম দিয়েছে। আল্লাহ আকবার, গুনাহ থেকে, সমস্ত গুনাহ থেকে আপনি পবিত্র পরিচ্ছন্ন। অতএব হজটা যাতে কবুল হয় সে চেষ্টা করতে হবে। আচ্ছা, হজ করতে হবে কার জন্য? তাহলে আল্লাহর জন্য, নাম নেওয়ার জন্য না, লোককে দেখাবার জন্য না, লোককে শোনাবার জন্য না। আমি জানি অনেক মানুষ যারা ওমরা করতে যাচ্ছেন, হজ করতে যাচ্ছেন, তারা গাড়িতে চেপেই হ্যাঁ আমি যাচ্ছি মক্কা, বলেন না বলেন না, কেন বলুন তো? মনে মনে একটা গর্ব থাকে যে আমি মক্কা যাচ্ছি, আর সত্যি গর্বের বিষয়। মক্কা যাওয়াটা যাত্রার কথা না, বাংলাদেশের কুটির হতে দূর আরবের স্বপ্ন দেখি, কেন বলুন তো? টাকার জন্য না। দূর আরবের স্বপ্ন যদিও অনেকে দেখছে টাকার জন্য, কিন্তু ইমানদার মানুষ দূর আরবের স্বপ্ন দেখছে কিসের জন্য? সেখানে আমার রবের ঘর আছে, কাবা আছে। যদিও অনেকে নবীর রওজা বলে, কাফেলাতে কে যাও ওগো সঙ্গে বেয়ে তরি, আমার সালাম পৌঁছে দিও খানিক কৃপা করি, কোথায়? নবীর রওজায়। না না না, নবীর রওজায় সালাম পৌঁছানোর দরকার নেই হাজি সাহেব, নবীর রওজায় সালাম পৌঁছানোর জন্য হাজি সাহেব না, কে আছেন? আল্লাহ আকবার, নির্দিষ্ট ফেরেশতা আছেন, আপনি এখনই সালাম দেবেন আর একদম কারেন্টের মতো পৌঁছে যাবে। আর হাজি সাহেবকে বলবেন, হাজি সাহেব ভুলতে পারে না? পারে না। হাজি সাহেব মদিনায় পৌঁছবে কিনা ঠিক নেই, কত বড় ভুল করছেন আপনি। বাংলাদেশের সেই মাটি থেকে অনেকের আশা থাকে যে আমি গিয়ে একবার হজ করব, আর এখান থেকে অনেক মানুষের গর্ব থাকে যে আমি হজ করেছি হাজি সাহেব, এই জন্য নামের আগে কি লেখা হয়? আলহাজ, তাই না? লেখেন লেখেন আলহাজ, হাজি অমুক, এগুলো লেখা যায় না যায়জ? তাহলে মুসল্লি যে হবে সে লিখবে মুসল্লি অমুক, জাকাত যে দেবে সে লিখবে মুজাক্কি অমুক, নাকি? তাহলে হাজিটা কেন লেখা হয়? অবশ্য হ্যাঁ, অবশ্য পরিচিতির জন্য যদি কোন জায়গাতে জরুরি হয় তাহলে আপনি বলুন ওগো হাজি সাহেব, কিন্তু আপনি নিজে লিখছেন আল হাজ অমুক, এখানে আপনার গর্ব রয়েছে। সুতরাং হজটা কার জন্য হবে? কেবলমাত্র আল্লাহর জন্য, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা, আদেশ করা হয়েছিল তাদেরকে যে তারা কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে একনিষ্ঠ হয়ে ইবাদত করবে, ওয়ায়ুকিমুস সালাহ ওয়ায়ুতুজ যাকাত, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। ওয়াজালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হচ্ছে সব থেকে মজবুত দিন এবং সুন্দর দিন এবং আপনার সরল দিন, সঠিক দিন। নম্বর দুই, হজ যেটা করবেন কার তরিকায় করবেন, নাকি নিজের ইচ্ছা মতো করলেই হবে? কালকে এক ভাই টেলিফোন করলেন, বললেন হুজুর পাথর মারার নিয়ম কি? কেন কোরবানির দিনে সাতটা পাথর মারবেন? শুধু বড় জামড়াতে, তাই না? কাকে পাথর মারবেন, জামড়াতে না শয়তানকে? শয়তান এত বড় গোফার, ওখানে বসে বসে মার খাবে, তাই না? অনেকে বলে শয়তানকে পাথর মারলাম। আরে শয়তান এত বড় বোকা নয় যে আপনার পাথর খাবে ওখানে বসে, জামড়াতে পাথর মারবেন। তো এক হুজুর ফতোয়া দিয়েছেন যে প্রথম দিনে সাতটা মারতে হবে বড় জামড়াকে বা বড় শয়তানকে, আর দ্বিতীয় দিনে একুশটা মারতে হবে মধ্যম শয়তানকে, আর তৃতীয় দিনে একুশটা পাথর মারতে হবে ছোট শয়তানকে। ঠিক আছে, হজের পদ্ধতি ঠিক আছে, কিভাবে বলে আর কিভাবে শোনে। এই জন্য হজে যাওয়ার আগে প্রয়োজন আছে হুজুরদের কাছে এসে কি করা, অবশ্য হুজুর কথাটা অনেকে বলে বলা যাবে না, অনেক কথাই শুনছি বলা যাবে না, এটা বলা যাবে না, সেটা বলা যাবে না। যাই হোক, হুজুরদের কাছে এসে আপনাকে শিক্ষা নেওয়া উচিত যে সঠিকভাবে আমি হজটা কিভাবে করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে হজ করেছেন, যেমন তিনি বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হে আমার উম্মত, পুরুষ ও নারী সবাই শোনো, আমি যেমন নামাজ পড়েছি, আমাকে যেমন তোমরা নামাজ পড়তে দেখেছ, ঠিক সেইভাবে নামাজ পড়ো, তেমনি হজও। খুজু আন্নি মানাসিকাকুম লাআল্লি লাআলকাকুম বাদা আমি হাজা, আমার কাছ থেকে তোমরা হজ শিখে নাও, পদ্ধতি শিখে নাও, হয়তো বা এই বছরের পরে আমি আর তোমাদের সঙ্গে, আল্লাহ আকবার। আল্লাহ নবী বুঝতে পেরেছিলেন, আল্লাহ নবী গায়েব জানতেন, আল্লাহ নবী গায়েব জানতেন। এসবগুলো দলিল দেওয়া হয় যে আল্লাহ নবী গায়েব জানতেন না, আল্লাহ নবী গায়েব, আল্লাহ নবী গায়েব জানতেন, যা জানানো হতো আল্লাহ নবীকে জানানো হয়েছিল যে আল্লাহ নবী আপনারা সময় বেশি নেই, সুতরাং তিনি বলেছিলেন তাও লাল্লি বলে, হয়তোবা সম্ভবত আমি আগামী বছর আর তোমাদের সঙ্গে দেখা করতে পারবো না, বা দেখা হবে না, বা আর হজ করতে পারবো না, অতএব আমার কাছ থেকে হজের পদ্ধতি শিখে নাও। শিখতে তাহলে হজ করতে হবে কার পদ্ধতি মতে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মতে, যে কোনো আমল। কারণ মা নাহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি আমার এই দিনের ব্যাপারে এমন কোন নতুন আমল উদ্ভাবন করবে যা আমাদের কোন নির্দেশ নেই, যাতে আমাদের কোন নির্দেশ নেই, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ নেই, তা প্রত্যাখ্যাত, বর্জনীয়। এমন নতুন জিনিস কিসে? দুনিয়ার ব্যাপারে নাই তো, আমরা আপনার সামনে সবই নতুন, চশমাটা নতুন, এটা নতুন, ওটা নতুন, বহু কিছু নতুন না, এ নতুনের কথা বলা হয়নি। কিসের নতুনত্ব বলা হয়েছে? দিনের ব্যাপারে নতুনত্ব। সুতরাং আমল যদি করতে হয় তাহলে সেই পুরনো আমল করতে হবে যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা করতে বলেছেন। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন আমল করল যে ব্যাপারে আমাদের কোন নির্দেশ নেই, তা প্রত্যাখ্যাত, বর্জনীয়, গ্রহণযোগ্য না, আল্লাহ তাআলা কবুল করবেন না, মাকবুল না। সুতরাং যদি আল্লাহ নবীর তরিকাতে আপনি হজ না করেন, আপনার হজ কবুল হবে না। এইভাবে তিন নম্বর শর্ত হল যে আপনার হজ হবে, আপনার হজটা যে আপনি করবেন সেটা হবে হালাল মাল দিয়ে, কারণ এই মাল ছাড়া হজ হবে না, তাই না? হজের জন্য সামর্থ্য শর্ত, সামর্থ্য হচ্ছে কি? এক হচ্ছে শারীরিক সামর্থ্য, শারীরিকভাবে আপনি সমর্থ আছেন, আর দুই নম্বর হচ্ছে আর্থিক সামর্থ্য, আপনি আর্থিকভাবে সমর্থ আছেন। আর্থিক সামর্থ্য না থাকলে হজ ফরজ না। আর মহিলার জন্য একটা অতিরিক্ত শর্ত, সেটা কি? মাহরাম থাকতে হবে, হয় স্বামী থাকতে হবে আর না হয় মাহরাম থাকতে হবে। মাহরাম কাকে বলে কে বলবে? মাহরাম কাকে বলে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়, পুরস্কার থাকলে এনাকে দেওয়া উচিত। যার সঙ্গে চিরদিনের জন্য হাব বিবাহ হারাম, সে হচ্ছে মাহরাম। অনেকে বলে বিয়ে হারাম, আপনার শালির সঙ্গে আপনার বিয়ে হারাম না? নিশ্চয়ই হারাম, আপনার বউ আছেন বিয়ে করতে পারবেন না, কিন্তু বউ মারা গেলে বিয়ে করতে পারবেন, অতএব যার সঙ্গে চিরদিনের জন্য বিবাহ হারাম সে হচ্ছে মাহরাম, আপনার ভাবির সঙ্গে আপনার বিয়ে হারাম। কোন বিবাহিতা মহিলার সঙ্গে আপনার বিবাহ হারাম, তবুও অনেকে বিবাহিতা মহিলাকে বগল করে নিয়ে গিয়ে আবার বিয়ে করে, তাই না? বুঝতেই তো পারছেন আজকাল মাশাআল্লাহ প্রেম কিয়া পেয়ার কিয়া তো ডরনা কিয়া সেই যুগ। তো এই যুগে SMS এর যুগে মাশাআল্লাহ মোবাইলের যুগে হচ্ছে অনেক কাণ্ড, হচ্ছে অনেক কিছুই, কিন্তু না তার সঙ্গে বিবাহ জায়েজ না। একজনের বিবাহিতা বউ আপনি বিবাহ করতে পারেন না যতক্ষণ না তার স্বামী মারা গেছে অথবা তালাক দিয়েছে এবং ইদ্দত নির্দিষ্ট সময় অতিবাহিত হয়েছে। মোট কথা মাহরাম কাকে বলে যার সঙ্গে চিরতরে বিবাহ হারাম, যেমন আব্বা, যেমন ভাই, যেমন চাচা, তাই না? আর যেমন দোলা ভাই, তাই না? দোলা ভাইয়ের সঙ্গে হজ করা যাবে যদি যদি বোন থাকে সাথে, যদি মহিলার বোন সাথে থাকে এবং দোলা ভাই, এই তিনজনে যাচ্ছে হজ করতে, চলবে? বোন থাকলে চলবে না। শর্ত হচ্ছে মাহরাম থাকতে হবে, একজন পুরুষ থাকতে হবে, সেই পুরুষকে আবার সাবালক হতে হবে। নাবালক একটা ছেলে আছে, হ্যাঁ বোন আছে, বোনের বোনের সঙ্গে বোন পো যাকে বলে, বোনের ছেলে আছে কিন্তু সে হচ্ছে নাবালক, চলবে না? সাবালক পুরুষ হতে হবে। এই সামর্থ্য যদি থাকে তবে আপনার হজ খরচ। এবার আপনার টাকা আছে কিন্তু টাকাটা হালাল না হারাম এটা দেখতে হবে, নাকি টাকা হলেই হবে? সব কথায় ফাঁকা, আসল কথা টাকা, আর টাকায় সবকিছু ঢাকা। আপনার যদি হারাম হারাম আপনি ঢাকে রাখবেন, গোপন রাখবেন, মাফি মুশকিল, হজ হয়ে যাবে, তাই না? হালাল হতে হবে আপনার, সেই টাকা হালাল হতে হবে। কোন হারাম খড়ি করে ঘুষ খেয়ে কিংবা সুদ খেয়ে কিংবা হারাম ব্যবসা করে, আপনি মাদকদ্রব্যের ব্যবসা করে যে টাকা রোজগার করেছেন, কিংবা আপনি কি বলে ওটাকে অভিনয় করে, অভিনেতা অভিনেত্রী বড় বড় সব হজ করতে আসে, তাই না? মডেলিং করে তারা যে টাকা নিয়ে হজ করতে আসে, আর সরকারি চাকরি যারা করেন তারা 60 বছর বয়স নাকি আপনার দেশে কত, 60 বছর বয়স হলে কি পায়? রিটায়ার্ড হয়ে যায় নাকি পায়? পেনশন পায়। এই বলে সরকারি চাকরি কর, টেনশন নেই পেনশন আছে, খুব চালাকেরা, টেনশন নেই পেনশন আছে, কিন্তু ওই পেনশনের ভিতরে কি আছে? পেনশনের ভিতরে হারাম আছে। কিভাবে, কেন হারাম বললেন পেনশনকে? কাজের ফাঁকি দিলে তো আপনার বেতনই হারাম, পেনশনটা হারাম হোক কেন? পেনশনটার ভিতরে সুদ আছে, কারণ যে টাকা আপনার বেতন থেকে কেটে রাখা হয় সেই টাকাই আপনাকে দেওয়া হয় না, তার সঙ্গে কি হয়, রুলিং হয়, রানিং হয়, আর তার সাথে আপনার সুদ মিশ্রিত হয়, আর আপনি সেই টাকা নিয়ে বিনা টেনশনে হজ করতে চলে আসেন। হজ কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো, আল্লাহ হচ্ছেন পবিত্র, আর পবিত্র ছাড়া অপবিত্র কিছু গ্রহণ গ্রহণ করেন না। হারাম মাল আপনি দান করবেন, আল্লাহ গ্রহণ করবেন না? তো হারাম মাল দিয়ে আপনি হজ করতে আসবেন, আল্লাহ গ্রহণ করবেন? আর ওয়াইন্নাল্লাহ আমারাল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ দিয়েছেন যে আদেশ দিয়েছেন মুরসালিনদেরকে, রাসূলদেরকে, কি বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে আমার রাসূলগণ তোমরা হালাল রুচি ভক্ষণ করো এবং নেক আমল করো, ইন্নি বিমা তাআমালুনা আলিম, নিশ্চয় আমি তা জানি এবং ভালো জানি, যা তোমরা করো। আর মুমিনদেরকে কি বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদারগণ তোমরা আমি যে রুজি দান করেছি তার মধ্যে হালাল বস্তু ভক্ষণ করো, পবিত্র বস্তু ভক্ষণ করো। সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফার আশআস আকবার ইয়ামুতু ইয়াদাইহি ইলা সামা ইয়া রব ইয়া রব, তারপর এমন এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, তাই না? আর হজ হচ্ছে, হাজি হচ্ছে মুসাফির, হাজি হচ্ছে আল্লাহর দরবারের মুসাফির এবং মেহমান। এবার সে হাত দুটিকে তুলে বলে ইয়া রব ইয়া রব, তার মানে কি মোনাজাত করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা যালামনা আনফুসানা, রব্বানা হাবলানা, রব্বানা আতিনা, কত রকম দোয়া করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ওয়া মাতআমুহু হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওয়া মালবাসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, ফা আন্না ইস্তাজাবু লা। কিন্তু সে ওই তার ওই অবস্থাতে তা খাবার, পেটে যে খাবার আছে হারাম খেয়েছে, লিবাস লিবাস তার দেহে যে লিবাস আছে তা হচ্ছে হারাম টাকার, সে যা পানীয় পান করে তা হচ্ছে হারাম টাকার, আর তার যে দেহে রক্ত মাংস মেদ হাড্ডি রয়েছে হারাম টাকায় প্রতিপালিত পরিপুষ্ট হয়েছে, বলা তা কিভাবে কবুল করা হবে আল্লাহর কাছে? কবুল হবে হবে না? বোঝা গেল কি হালাল রুচি হতে হবে। এই জন্য আরবি কবি বলেছেন, ইজা হাজাজতা বিমালিন আসলুহু সুহতুন ফামা হাজাজতা ওয়ালাকিন হাজ্জাতিল ঈরু। যদি তুমি হারাম মাল নিয়ে হজ করো তাহলে জেনে রাখবে তুমি হজ করনি, হজ করলো তোমার উঠ, তোমার বাহন। তার মানে আপনি যদি উটের উপরে হজ করেন তো হজ হজ কার হবে? উটের হবে, আপনার হবে না। কেন? আপনার মাল হচ্ছে হারাম। আপনি যদি গাড়ি নিয়ে হজ করেন হজ কার হবে? গাড়ির হবে, গাড়ি তার হজ হয় না। বলা হয়েছে আর কি যে তোমার হজটা হবে না। বাংলা কবি বলছেন, মক্কা গিয়ে ধাক্কা গিয়ে হজ করিয়া আসে আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে। মক্কাতে ধাক্কা খেতে হয় তাই না? খুব ধাক্কা খেতে হয়। আর পাথরকে চুমার জন্য আল্লাহ আকবার, পাথর যদি একবার চুম্বন করতে পারে তো পাথর আপনার সমস্ত পাপকে চুষে নেবে, ঠিক আছে না? কথা বল না ঠিক, আমি বলছি তৌহিদ আছে এতে। আমি বলছি পাথর, কিন্তু পাথরের মধ্যে এমন ক্ষমতা নেই যে আদম সন্তানের পাপ শোষণ করে নেয়। কি ক্ষমতা আছে? যদি আপনি নবী সাল্লাহ সাল্লামের মহাব্বতে তার সুন্নত পালন করতে গিয়ে পাথরকে চুম্বন দেন তাহলে কি হবে? আপনার গোনাহ ঝরে যাবে, একথা ঠিক। এখন যদি প্রশ্ন করেন যে হুজুর আমরা পাথর, আমরা তো পাথরকে বিশ্বাস করি না, পাথরের পূজা করি না, পাথর পূজারীদের মতো, তাহলে পাথর চুম্বন দেবো কেন? তাহলে মা বাপের পায়ে চুম্বন দিই না কেন? পীর সাহেবের পায়ে চুম্বন দিলে সমস্যা কি? একজন বলছেন যে জানেন ওই পাথর হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, এটা আমরা মানি না মানি না? মানি, জান্নাতের মহাব্বতে আমরা জান্নাতের পাথরকে চুমু দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাও কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বলে, নচেত কি আমরা দিতাম? এই জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাথরকে চুম্বন দিতেন তখন কি বলতেন? ইন্নী আ'লামু আন্নাকা লাহাজার, আমি জানি তুমি পাথর, লা তাদুররু ওয়া লা তানফা, না তুমি কোনো উপকার করতে পারো আর না অপকার, না লাভ দিতে পারো আর না নোকসান ক্ষতি। লাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুক, যদি আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি তোমাকে চুমতাম না। আল্লাহু আকবার! তাহলে চুম্বনটা কেন দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চুম্বন দিয়েছেন? যেটা সেটা জান্নাতের, যেন সেটা, যেহেতু সেটা জান্নাতের পাথর, যেটা সূর্যের চেয়ে আলোকময় ছিল, সাদা ছিল, কিন্তু আদম সন্তানের গোনাহ কি করে দিয়েছে? তাকে কালো করে দিয়েছে। তার মানে এই নয় যে চুষে চুষে, তার মানে এই নয় যে শোষণ করে, বরং আদম সন্তানের পাপের কারণে সেই পাথর এমনিতেই কালো হয়ে গেছে, কৃষ্ণপ্রস্তর। যদিও অনেকে বলে থাকে, আমাদের মুসলিমরা বহু রকমের কথা বলে থাকে। একদিন আমাদের বাসস্ট্যান্ডে বসে আছি, এসে একজন অমুসলিম বলছে, আপনি মক্কায় থাকেন? বললাম হ্যাঁ মক্কায় থাকি। বলছে মক্কাতে আমাদের একটা মন্দির আছে, সেখানে একটা কালো পাথর আছে, সেটা শিবলিঙ্গ আপনি জানেন? বলছি একটু আজিব কথা, কে বলেছে তোমাদের? আমাদের সব বলে, বুঝতে পারছেন? কালো পাথরটাকে হাজরে আসাদকে কি বলা হয়? ওদের মন্দির কেন? কতগুলো ঠাকুর ছিল ওখানে, তাহলে মন্দির তো ওদের, তাই না? আর যে পাথরটা তোমরা চুমু দিয়ে এসো, বলছে যে পাথরের চুমু না দিলে হাজিদের হজ হয় না, কথা ঠিক নাকি? বাজে কথা। বলুন আপনারা যারা হজ করে এসছেন পাথরে চুমু দিয়েছেন, তাহলে হজ হয়েছে না হয়নি? কিন্তু তারা মনে করে যে পাথরে চুম্বন না দিলে মুসলিমদের হাজিদের হজ হয় না, সেই পাথরটা হচ্ছে শিবলিঙ্গ। আপনি কি বলবেন তাদেরকে? আমরা কি বলতে পারি? আল্লাহ তাদেরকে হেদায়ত করুক, মুসলমান বানিয়ে নেক, আর কি বলতে পারি বলুন? আল্লাহুল মুস্তাআন। এইভাবে তারা পাথর পূজারী, তারা পাথরকে সম্মান দেয়, আর আমরা সম্মান দিই কি জন্য? আমাদের কাছে তৌহিদ আছে, আমরা পাথরে বিশ্বাস করি না, যেহেতু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুম্বন দিয়েছেন তাই আমি চুম্বন দিয়েছি। সুতরাং বলছিলাম কি, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে খবরদার হাজরে আসওয়াদ চুম্বন দেবার চেষ্টা করবেন না, ধাক্কা ধাক্কি করবেন না, কারণ ধাক্কা ধাক্কি করলে স্বভাব কামাতে গিয়ে কি হবে, গোনা হবে। দেখুন কথায় কথা বাড়ে, আগুনে বাড়ে ঘি, বেড়ে যাচ্ছে কথা। আপনি যখন নামাজে বসেন শেষ তাসাহুদে কিভাবে বসতে হয়, এই যে এটা তাওয়ারুক, তাই না? তার মানে বাম পাটাকে বের করে বসতে হয়। আপনি এখন পাশের মুসল্লি, একে তো টাইট কাতার একদম ঘন, আর আপনি আপনার পাটাকে বের করে দিলেন, পাশের মুসল্লি পায়ে গিয়ে একদম এমন ভাবে লাগলো যে সে বেচারি, আপনি সুন্নত পালন করতে গিয়ে কি করলেন, বাদ ভালো করতে গিয়ে ব্যথা সৃষ্টি করলেন। এগুলো ঠিক না, এগুলো বাড়াবাড়ি, বুঝলেন ভাই? এখানে টাইট আছে জায়গা, আপনার পা বের করা জায়গা, কিংবা পাটাকে এমন ভাবে রাখেন যেন তার গায়ে স্পর্শ না। তো আপনি যাবেন হাজরা আসওয়াদ চুম্বন দিতে এবং সেখানে আপনার গোনাহ ঝরাতে যাবেন, উল্টে আপনি অপরকে ধাক্কা দেবেন, আবার অনেক সময় মহিলাকে, আর ওখানে তাওয়াফে মহিলাদের অবস্থা তো বুঝতেই পারছেন। আল্লাহুল মুস্তাআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের কারো মাথায় লোহার সূচ দিয়ে মাথায় গেঁথে যাওয়া ভালো, তোমাদের কারো মাথায় লোহার সূচ গেঁথে যাওয়া ভালো, তবুও সেই মহিলাকে স্পর্শ করা ভালো নয় যে তোমার জন্য হালাল নয়। আমরা বাসে ট্রেনে বলুন তো, কেউ কেউ ইচ্ছায় অনিচ্ছায়, কেউ আবার হ্যাঁ গায়ে লাগলো তো থাক, খবরদার না, খবরদার না, মহিলার গা স্পর্শ করার চেষ্টা করবেন না, কেউ স্পর্শ করলে আপনি সরে যাবেন। তুমি অধম বললে, তুমি অধম বলিলে আমি কি উত্তম হইব না? কোন মহিলা যদি গায়ে গা লাগিয়ে দেয়, আছে গায়ে পড়া আছে, উপযাচিকা আছে, কিন্তু আপনি কমসে কম উত্তম হবে এবং সরে যাবেন। তাওয়াফের ক্ষেত্রে তাই, মহিলা দেখবেন অনেক মহিলা পরোয়াই করে না ছেলেদেরকে, হ্যাঁ, আর মহিলা বলে মানুষ সম্মান করে, যেমন আমাদের দেশে সিট ছেড়ে দেওয়া হয় বাসের সিট, ট্রেনের সিট ছেড়ে দেওয়া হয়, কেন? মহিলা দুর্বল বলে, আর সে মনে করে না আমাদের সকলই সমাজে এ ধাক্কা দিয়ে পাথর চুম্বন যদি করতে যায় অন্যায়, আর আপনি আপনারও অন্যায় যে তাকে আপনি ধাক্কা দিয়ে সরাবেন, কারণ একে তো মহিলা, একে তো পুরুষকেই ধাক্কা দেওয়া যায় না, তাতে আবার মহিলা। অতএব এসব ক্ষেত্রে আপনার সাবধান হওয়া উচিত। মক্কা গিয়ে ধাক্কা খেয়ে কথাটা আমি মনে পড়লো, এই জন্যই বললাম, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে হজ করিয়া আসে আর লোকের মুখে হাজি শুনে মনে মনে হাসে, হারাম টাকায় মক্কায়, হারাম টাকার কথা বলছিলাম না, এই যারা বিভিন্ন রকম হারাম ব্যবসা করে টাকা নিয়ে হজ করতে আসছে, হারাম টাকায় মক্কা গিয়ে হজ করিয়া এলে তোমার হজ কবুল হবে কে তোমারে বলে, মক্কাতে গিয়ে হাজি হাজির হাজির কয়, আল্লাহ বলে তুমি হাজির আমি হাজির না, তুমি লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলছো, আল্লাহ কি বলবেন লব্বাইক, লব্বাইক মানে কি হাজির, আমি উপস্থিত তোমার দরবারে উপস্থিত, আল্লাহ বলবেন তুমি উপস্থিত ঠিকই, কিন্তু আমি তোমার ডাকে তোমার আহ্বানে সাড়া দেওয়ার জন্য উপস্থিত নাই। সুতরাং শর্ত আপনারা মনে রাখবেন, যারা পালন করবেন এখন হজে যাবেন ভবিষ্যতে করবেন। তৃতীয় শর্ত হল কি, যে মাল হালাল হতে হবে। আর একটা শর্ত হল যে আপনি হজে যখন যাবেন, যা আল্লাহ এবং তার রাসূল করতে নিষেধ করেছেন, যা করতে বলেছেন তা তো করতেই হবে, কিন্তু যা নিষেধ করেছেন তার থেকে কি হতে হবে, বিরত হতে হবে, বিরত থাকতে হবে। তার মধ্যে কি কি, আল্লাহ তাআলা আমি যে আয়াতটি প্রথমেই পাঠ করেছিলাম, আল হাজ্জু আশুরুম মালুমাত, হজ হচ্ছে নির্দিষ্ট মাসের ব্যাপার, ফামান ফারাদা ফীহিন আল হাজ্জ, সুতরাং যে নিজের উপরে হজকে ফরজ করে নেবে, নিয়ত করে ফেলবে, ফালা রাফাস, হজে কোন রকমের অশ্লীলতা নেই, এমনকি নিজের স্ত্রীর সঙ্গেও কোন রকমের যৌনাচার নেই। রাফাস মানে কি, যৌনাচার, কোন রকমের যৌন আলোচনা, যৌন স্পর্শ, যৌন চুম্বন, যৌন ইত্যাদি না, স্ত্রীর সঙ্গেও চলবে না, ওয়ালা ফুসুক, আর না কোন পাপাচার, না কোন ফাসেকি, না এমন কিছু যাতে কাবিরা গুনাহ হয়, ওয়ালা জিদাল, আর না কোন তর্ক, তর্ক হয় না, হয় না, মানুষে মানুষে তর্ক হয়, দেখবেন জানাজা পড়তে গেলেন জানাজার সময় জানাজার মশলা নিয়ে তর্ক হয় না, হয় না, তেমনি হজ করতে গেলেন হজে হজের মশলা নিয়ে তর্ক, এটা হয় সাধারণত। আর আমরা তো বেশি রাজনীতিবিদ, যেখানেই বসি সেখানেই রাজনীতির কথা, ওর কথা বলছে, ওর কথা বলছে, রাজনীতি ছাড়া আমরা চলতেই পারি না, এইভাবে তর্ক বিতর্ক কোনো মতেই ঠিক না, বিশেষ করে হজ করতে গিয়ে তর্ক বিতর্ক চলবে না। সুতরাং এইভাবে যদি আপনি হজ করেন তাহলে আল্লাহ দরবারে হজ কবুল হবে, আর হজ করতে গিয়ে শিরিক করা চলবে, তাই বলুন, হজ করতে গিয়ে শিরিক করা চলবে না। এই শিরিক থেকে দূর রাখার জন্যই আপনাকে ডাকা হয়েছে। আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন যে জান্নাত আছে, জাহান্নাম আছে, এবং সাত আসমানের উপরে কি আছে কে আছে, এ কথা জানতেন না জানতেন আল্লাহর নবী। তবুও আল্লাহ তাআলা তার নবীকে নিজের কাছে ডাকলেন কেন? আল্লাহ কোথায় আছেন? সব জায়গায় নেই আল্লাহ? সব জায়গায় নেই বলছেন, যদি সব জায়গায় আল্লাহ থাকতেন তাহলে আল্লাহর নবীকে আরো সে ডাকলেন কেন, উপরে ডাকলেন কেন? তো একজন বক্তা তার জবাবে বলছে, সব জায়গায় মানুষ থাকতে পারে কিন্তু সাক্ষাৎ করার জন্য খাস সম্মানের একটা আসন আছে, সেখানে ডাকা হয়েছে। আল্লাহ মুস্তাহান। কিন্তু আরো বহু দলিল আছে যেখানে আল্লাহ তাআলার জন্য বলা হয়েছে, রাব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন ইলমা, আল্লাহ তুমি সব জায়গাতে নাকি, তোমার এলেম সব জায়গায়, তাই না? আল্লাহর জ্ঞান সব জায়গায়, আল্লাহর দৃষ্টি সব জায়গায়, আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। তাই আল্লাহ ডাকলেন কাকে? নবীকে। কি জন্য ডাকলেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা ফিহা কি লিনুরিয়াহু আয়াতিনা। কেন ডাকলাম? যাতে করে আমি তাকে আমার নিদর্শনাবলী সম্পর্কে অবহিত করি, আমার নিদর্শনাবলী তাকে দেখাই, দর্শন পরিদর্শন করি, পরিদর্শন বা প্রদর্শন করি। এখন আল্লাহর নবী যখন মিরাজে গেলেন, আল্লাহর নবী মিরাজে যাওয়ার আগে যে ঈমান ছিল পরিপূর্ণ ঈমান, তাই না? সন্দেহ ছিল কিছু, কিন্তু দেখার পরে যে ঈমানটা হল, কোনো পার্থক্য এসেছে না আসেনি? আপনি কোন খবর রেডিওতে শোনেন, সেই খবর শোনা যেমন হয়, টিভিতে দেখা খবর কি বরাবর? আর যদি আপনি ঘটনাস্থলে থাকেন, নিজে স্বয়ং থাকেন, সেই তিনটে খবর কি সমান হবে? চোখের দেখা আলাদা জিনিস। সুতরাং যেসব হাজিরা হজ করতে যান, হাজিদেরকে ডাকা হয় কি জন্য? এসো আমার দরবারে, দেখে যাও আমার ঘর। অবশ্য আল্লাহ যে মসজিদ, এটাও আল্লাহর ঘর, কিন্তু ওটা বিশেষ ঘর, আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত করা হয় সম্মানের জন্য, যেহেতু ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কা, মক্কাতে যে ঘর আছে সেটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম ঘর দেখানোর জন্য। আর নিশ্চয়ই যে হাজি হজ করতে আসেন, সেই হাজি দেশে হজ থেকে ফিরে যাওয়ার পর, এই মক্কা মদিনা দেখে যাওয়ার পর তার ইমানের পার্থক্য আসে না আসে না? অবশ্যই আসে, অবশ্যই আসে, এই পার্থক্য ঘটানোর জন্য। কিন্তু সব থেকে বড় উদ্দেশ্য হল হজের তৌহিদ। আমাদের সময় সংকীর্ণ, সুতরাং আমি হজের যে মেন উদ্দেশ্য সেটা আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই। এই হজের যে বিভিন্ন উপকারিতা আছে তার মধ্যে মুসলমানরা যে এক, মুসলমানরা এক জাতিভুক্ত, মুসলমানরা দলাদলিতে বিশ্বাস করে না, মুসলমানরা ফিরকাতে মজাবে বিভক্ত হওয়াতে বিশ্বাস করে না, তাদের দিন হচ্ছে এক, তাদের আল্লাহ হচ্ছেন এক, তাদের নবী হচ্ছে এক, তাই না? নবী হচ্ছেন এক, অতএব বিভক্তি নেই, সবাই একসঙ্গে সারা বিশ্ব থেকে এসো, এক জায়গাতে, এক লিবাসে, এক ভাষাতে, সব এক। আর সবাই বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সবাই পরবে কাফনের কাপড়, সবাই স্মরণ করবে সেই মরণকে, সবাই স্মরণ করবে সেই কেয়ামতকে, যে সময় ছোটাছুটি ছোটাছুটি, আল্লাহ আকবার, হজের সময় দেখেছেন সব নিজেকে নিয়ে ব্যস্ত, তবুও উচিত না, আপনার পাশের ভাইয়ের, আপনার সঙ্গী সহযোগিতা করা উচিত, আর ছোটাছুটি করে অপরের ক্ষতি না করা উচিত। অনেকে আবার দেখেছেন রেলগাড়ি, এ ঘর কোমরে জড়িয়ে ধরে, ও ঘর কোমরে জড়িয়ে ধরে, হ্যাঁ রেলগাড়ি চলছে, আর যখন এই পাশে ঘোরে তখন পাশের লোককে মারিয়ে যায়, এটাও ঠিক না। পরস্পর সহযোগিতা থাকবে হজে, কিন্তু একতা হল, ঐক্য হল মুসলিমদের মহাপ্রতীক, এই হজের মধ্যে তা প্রকাশিত হয়, আল্লাহর বহু নিদর্শন দেখা যায়। তার মধ্যে আপনি প্রথম ঘর দর্শন করেন কাবা শরীফ, তাই না? আর একটা নিদর্শন আছে, কি বলুন তো? ফিহি আয়াতুন বাইনাতুন মাকামু ইব্রাহিম, মাকামে ইব্রাহিম, তাই না? মাকামে ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা, যে জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন। কিসের জন্য দাঁড়িয়েছিলেন? ঘর তৈরি করার জন্য, কাবা শরীফ বানানোর জন্য, যেখানে দাঁড়িয়েছিলেন এবং লিফটের মতো উঠে যেত আর পাথর নিয়ে দেওয়াল ঘাঁটতেন। সেই পাথরের উপরে কি হয়ে গেছে? দাগ হয়ে গেছে, দাগ পড়ে গেছে। আপনারা দেখেছেন সেটা, তাই না? দেখেছেন? যে হাজিরা দেখেছেন খুবই, আমি বলবো, সময় হয়তো বেশি থাকবে না, যে হাজিরা দেশ থেকে হজ করতে আসে তাদের মধ্যে কিছু হাজি আছে শিরকে অভ্যস্ত, এই যে এইসবে অভ্যস্ত, দেখবেন মাকামে ইব্রাহিম তারা কি করছে, এইভাবে স্পর্শ করছে আর গায়ে বলে আহা, মানে আজ কাজ হয়ে গেছে, কাবা শরীফের গিলাফ ধরে এইভাবে এইভাবে নিয়ে গায়ে মুছছে। আবার দেখবেন একজন পাশে থেকে দেখতে পাচ্ছি কাবা শরীফের গিলাফ গুলো যে বেরিয়ে আছে না, এইভাবে শুধু সারাচ্ছে। কেন বলুন তো? শুধু সারছে কেন? তাবিজ বানাবে। দেশে ওই যে দেশে কবর চাদর চড়ানো হয় না, সেখান থেকে কেটে কেটে তাবিজ বানানো হয়। এই যে তাবিজ যদি বানানো হয়, এটা ব্যবহার করা শিরিক না কি হবে? না জায়েজ, না আল্লাহর ঘরের চাদর বলে মাফি মুশকিল, শিরিক হবে। একবার উমরা করতে গেছি, হঠাৎ করে বৃষ্টি নামলো, বৃষ্টি পড়ছে আর সেই কাবা শরীফের ছাদ থেকে যে জায়গায় পানি গড়িয়ে পড়ে, দেখেছেন ওটা কি বলা হয়? আরবিতে বলে মিজাব, পানির যে নলটা মিজাব বলে। এটা কিসের তৈরি জানেন আপনারা? স্বর্ণের তৈরি। এই যে পানিটা গড়িয়ে পড়ছে, তো চারিদিক থেকে গ্লাস নিয়ে এখন ওই পানি ধরছে, কেউ খাচ্ছে আর কেউ গায়ে ঢালছে। কেন বলুন তা? পুলিশ বাধা দিচ্ছে, পুলিশ তো মাকামে ইব্রাহিমে তো বাধা দেয়, কিন্তু কত আর দেবে বাধা, কত আর বাধা দেবে, বাড়ি মারছে। ওই যে এটাকে কি বলে, ওই যে গোল মতো একাল, এই একাল নিয়ে বাড়ি মারছে, তবুও লোকে মানছে না, কারণ ভিতরে এমন শিরিক, সে ভাবছে আমার বিশাল সৌভাগ্য, এই জন্য স্পর্শ করছে, বাড়ি মারছে তবুও মানছে না। পুলিশ দুদিকে গেটে ওই যে হাতিম যেটাকে বলে চাঁদের মতো আছে না, এইভাবে আটকিয়ে আছে, তবু মানছে না, এইভাবে লাভ দিয়ে গিয়ে পানি ধরছে আর খাচ্ছে আর গায়ে ঢালছে। তো একজনকে জিজ্ঞেস করলাম, তার বাড়ি না, বাড়ি বলার দরকার নেই, তো তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, যে কাম হো গিয়া, আপনারা বুঝতে পারছেন কোথায় বাড়ি, কাম হো গিয়া, ক্যা হুয়া, ওয়াহ কা পানি মে পি লিয়া, না যাও তোমারা কাম হো গিয়া, বুঝতে পারছেন কি নিয়তে পান করেছে, এটা শিরিক, শিরিক। তাহলে তুমি হজ করতে এলে যেখানে তোমাকে তৌহিদের ট্রেনিং দেওয়ার কথা ছিল, সেখান থেকে তুমি কি হয়ে যাচ্ছ? মুশরিক হয়ে যাচ্ছ। কারণ দেশেও মুশরিক ছিল, ওই যে বললাম না আলাম কামা কাম, দেশেও মাজারে যাওয়া অভ্যেস আছে, দেশেও আপনার কচ্ছপকে রুটি খাওয়ার অভ্যেস আছে, দেশেও ফুল খাওয়ার অভ্যেস আছে, দেশেও মাছকে রুটি খাওয়ানোর অভ্যেস আছে। তো এখানে এসেও চাচ্ছে সেইগুলোই, যেখানে হ্যাঁ মিল পাচ্ছে তো হ্যাঁ ঠিক আছে, আর বাকি আমিন টামিন বলছে, এগুলো তো ওয়াহাবিদের ব্যাপার, ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না, ওরা আবার নামাজ গিয়ে ইয়াদা করে, হোটেলে গিয়ে দ্বিতীয়বার নামাজ পড়ে, কেন এই ওয়াহাবি? বাকি যেগুলো ঠিক আছে সেগুলো ঠিক আছে। মক্কা মদিনার মাটি, একবার এক হাজি এলো আমার কাছে, এবার আপনি থাকেন মদিনায়? বলছি হ্যাঁ। আর শুনেছি নাকি মদিনা শরীফের সমস্ত মাটি আতর দেওয়া আছে, মানে আতর আতর গন্ধ, এরকম তো জানি না, আমার তো আমরা তো সেখানে বাস করছি, কই সেখানকার মাটি যে আতরের সেন্ট আছে আমার তো জানি না, দিয়ে বার করে নিয়ে এলো। এটা আমাদের আমাদের গ্রামের এক হাজি নিয়ে এসেছে, এই দেখুন মাটির সঙ্গে দেখছি, হ্যাঁ সত্যি। তা আমি বললাম যে মাটিতে আতর ঢেলে দেওয়া হয়েছে, মদিনার মাটি মাত্রই যে সমস্ত আতর আতর গন্ধ করবে তা না, এতে ঢালা হয়েছে। বলছে না, সে বলছে মদিনার সমস্ত মাটি, আমরা তাকে ভালো করে মদিনার অলিতে গলিতে দেখবেন পায়খানাও আছে, তাই না? কিন্তু বিশ্বাসটা দেখুন, এই মাটি দিয়ে তারা তাবিজ বানায়, বানায় না বানায় না? আরে মসজিদে ধুলো নিয়ে তাবিজ বানায়। একবার আমি এক জায়গায় ইমামতি করছিলাম, হঠাৎ করে জোহরের পর ভাত খাচ্ছে, আর এমন সময়ে হঠাৎ করে বালতি ভর্তি পানি নিয়ে এসে মসজিদ ধুচ্ছে। আমার কি ব্যাপার, লোক অপরিচিত লোক, গ্রামের লোক না, পাড়াগ্রামের কথা, শহরের না, তো মসজিদ ধুচ্ছে, কি ব্যাপার কি ব্যাপার, মসজিদ কেন ধুচ্ছেন আপনি? বলছে হুজুর কেন না, আমার মেয়ের একটা বিশাল অসুখ আছে, স্বপ্নে দেখেছি সাত মসজিদের ধোয়া পানি খেলে অসুখটা ভালো হবে। আপনারা এই স্বপ্নের অসুখগুলোকে কি মনে করেন? স্বপ্ন তিন প্রকার, তাই না? আল্লাহর পক্ষ থেকে হয়, মানলাম। এই স্বপ্ন কি আল্লাহর পক্ষ থেকে হবে? আর শয়তানের পক্ষ থেকে হয় তাও আপনারা জানেন। এই স্বপ্ন কার পক্ষ থেকে? শিরিক যদি মানুষ সবসময় চায়, মানুষ আল্লাহ শয়তান সবসময় চায়, কারণ মানুষের দুশ্মন সে, যাতে সে শিরিক করে এবং আমার দলে আসে। সব সময় চায় শিরিক করুক। তো এগুলো হচ্ছে এই মুশরিক হাজিদের, যারা এখানে এসে তৌহিদ শিখার জায়গাতে কি করে, শিরিক করে যায়। আমি কি বলছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দেখেছেন যেন আমরা তার ঘর দেখতে আসি এবং সেখানে তৌহিদের ট্রেনিং নিই। তৌহিদের ট্রেনিংটা আমি বলছি কিভাবে। প্রথমত তৌহিদের যে গুরুত্ব সে কথা বলতে গেলে তো সময়ই শেষ হয়ে যাবে। তৌহিদ জানেন এমন জিনিস, আমি একটা উদাহরণ দিচ্ছি। তৌহিদ কাকে বলে? তৌহিদ মানে আপনি শিরিক করবেন না, সোজা কথা, আপনি শিরিক করবেন না। আর শিরিক কাকে বলে? আল্লাহর ইবাদতে কিংবা তার কর্মে কিংবা তার গুণ ও নামে সব শিরিক করবেন, কাউকে শরিক করবেন না। শিরিক করা যেমন সিজদা কার জন্য? অন্য কাউকে সিজদা করবেন না, তাই না? নাকি তাজিমি সিজদা যায় ইসুম নবী? হ্যাঁ, তাজিমি সিজদা যায় ইসুম নবী কি সিজদা করেছিল? না, সে আলাদা কথা। আমার নবী সাল্লাহ আসলামের যুগে, আমার নবী সাল্লাহ আসলামের শরীয়তে সিজদা যায় নয়। যদি আমি সিজদা হালাল মনে করতাম তাহলে কাকে আদেশ করতাম, কাকে সিজদা করতে? আহা, স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে, আল্লাহ আকবার। কারণ স্ত্রীর কাছে তার স্বামী হচ্ছে সিজদা যোগ্য, তবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম। কিন্তু শয়তান চায় এভাবে যে মানুষ শিরিক করুক, ফলে তাদের ভিতরে কি করে, শিরিক সৃষ্টি করে, স্বপ্ন দেখায় ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তৌহিদ প্রতিষ্ঠার জন্য। আসমান জমিন কায়েম আছে কিসের জন্য? তৌহিদ প্রতিষ্ঠার জন্য। আর তৌহিদ তিন প্রকার, তার মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন তৌহিদের জন্য জিহাদ করেছেন? মক্কার কাফেররা আল্লাহকে জানত না জানত না, মানত না মানত না, মানত, ডাকত না ডাকত না ডাকত, কিন্তু মানত না কোন তৌহিদ? লা ইলাহা ইল্লাল্লাহ। তারা বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তার সঙ্গে কি করত? তার সঙ্গে তারা শরিক করত, মূর্তি পূজা করত, এবং মহাবিপদ হলে কেবল আল্লাহকে ডাকত। আর আবার যখন বিপদ দূর হয়ে যেত শেষকালে গায়রুল্লাহকেও ডাকত। আপনারা জানেন তালবিয়া, তালবিয়া পাঠে করতে হয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক, হাজির আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোন অংশ নেই। কিন্তু মুশরিকরা কি বলতে জানেন? ইল্লা শারিকান হুয়া লাক তামলিকুহু ওয়া মা মালাক। হ্যাঁ শরিক নেই, তবে হ্যাঁ সেই শরিক যেটা আছে আর কি। ইল্লা শারিকুন হুয়া লাক, ইল্লা শারিকান হুয়া লাক, তোমার শরীর আছে, তামলিকুহু ওয়া মা মালাক, তুমি যার মালিক সেও তার মালিক, আল্লাহু আকবার। যেমন আমাদের মুশরিকরা বলে যে এই বিশ্বের, বিশ্ব পরিচালনার পেছনে বড় বড় ওলি গস কুতুবের হাত আছে, বলে না বলে না? তাহলে মক্কার মুশরিকদের মাঝে আর আমাদের বর্তমান মুশরিকদের মাঝে কি পার্থক্য বলতে পারবেন? বলতে পারবেন কেউ? মক্কার যে মুশরিকরা ছিল তাদের মাঝে আর আমাদের বর্তমান মুশরিকদের মাঝে পার্থক্য কি? বর্তমান মুশরিকরা আছে কোন পুরস্কার? আর পুরস্কার আছে? মক্কার মুশরিকরা বড় বিপদে পড়লে কাকে ডাকত? আল্লাহকে, আর কাউকে ডাকত না। কিন্তু বর্তমানের মুশরিকরা বিপদে পড়লেও বাবা অমুক আমার আগে শুনি, এ বাবা বা আমাকে বাবা খাজা বাবা বা অমুক বাবা বা তমু বাবা, আমার ন্যাংটা বাবা, বাবা আবার ন্যাংটাও আছে, বুঝতে পারছেন? বলছে বাবা তুমি ন্যাংটা কেন? বলছে আমি লিবাস পরে আছি, তোমার দেখতে পাবে না, আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত্তাকওয়া ওয়া যালিকা খায়র, তাকওয়ার লিবাসই হচ্ছে শ্রেষ্ঠ, চোখে দেখা যায় না। তো দেখা যায় না তোমার ওটা কি দেখা যাচ্ছে, বলছে আলিফ দেখা যাচ্ছে। আলিফ দেখা যায়, আমরা ছোটবেলাতে মক্তবে পড়েছি আলিফ খালি বাকে নিচে এক নোক্তা, তে কে উপর দু নোক্তা, তো আপনার আলিফের নিচে দু নোক্তা কেন, বুঝতে পারছেন? এইসব গল্প আছে। তো ন্যাংটা বাবাও বাবা, যার সঙ্গে মানুষ কি করে, মানুষ বিশ্বাস করে ন্যাংটাকে, যেমন ওদের আছে ন্যাংটা মুক্তি, ন্যাংটা সবকিছু, তারা কি করে, তারা মা বলে মানে, তারা বাপ বলে মানে, আমাদের বাবা তাদের মা, বুঝতে পারছেন? তো মুশকিল হচ্ছে এখানেই যে শিরিক, যারা মুশরিক, যারা শিরিক করতে আসে তারা তৌহিদের ট্রেনিং নেয় না, অথচ তালবিয়াতে কি আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক ওয়া লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তৌহিদের ট্রেনিং নাও, যে তালবিয়া পড়ছো সে তালবিয়ার মানে বোঝো, আল্লাহর কোন শরিক নেই, মুশরিকদের মতো বলো না ইল্লা শারীকান হুয়া লাক, না তবে, হ্যাঁ তবে, তবে কিছু নেই, আল্লাহর কোন শরিক নেই। তৌহিদের যে মর্যাদা, যে ফজিলত আছে, এ কথা বলতে গেলে তো অন্য বিষয় হয়ে যাবে। একটা কথা বলি, তৌহিদ যদি আপনার ভিতরে থাকে, আপনি জাহান্নামে যাবেন না, না থাকবেন না, কোনটা? যদি তৌহিদ আপনার মাঝে থাকে, জাহান্নামে যাবেন না, না থাকবেন না, আল্লাহর ইচ্ছা, ইচ্ছা আল্লাহ ইচ্ছা করলে তৌহিদের গুণে সরাসরি জান্নাত দেবেন, আপনি যা করেছেন করেছেন, শিরিক করেননি। আর যদি আল্লাহ ইচ্ছা না করেন, তাহলে আপনাকে জাহান্নামে শাস্তি ভুগিয়ে একদিন না একদিন, একদিন না একদিন কোথায় যাবেন, জান্নাতে যাবেন। কিসের গুণে? তৌহিদের গুণে। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, তার সামনে 99টা রেজিস্টার, কত লম্বা জানেন, যদ্দূর নজর যায় 99টা রেজিস্টার, তাতে কি লেখা আছে জানেন, শুধু পাপ আর পাপ। কিন্তু সেই পাপসমূহের মধ্যে একটা পাপ নেই, কি পাপ বলুন তো, যেটা সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ কি, শিরিক। আল্লাহ আল্লাহ বলবেন ফেরেশতারা, তোমরা মিজান নিয়ে এসো, দাঁড়ি পাল্লা নিয়ে এসো, দাঁড়ি পাল্লা আনা হবে, 99টা রেজিস্টার দাঁড়ি পাল্লার একদিকে চাপানো হবে। আল্লাহ বলবেন বান্দারে, তোমার কি কোনো নেকি নেই? বান্দা বলবে আল্লাহ গো, আমি এমন কোন নেকি করেছি বলে মনে হয় না, সবই তো আমার পাপ, আমি স্বীকার করছি। আল্লাহ বলবেন বান্দারে, লা জুলমানিয়ম, আমি তোমার প্রতি কোন অন্যায় করব না, কোন জুলুম করব না। ফেরেশতারা ওর সেই বেতাকাটা কোথায়, বেতাকা মানে জানেন, বেতাকা কাকে বলে, অনেকে পতাকা বলে, বেতাকাকে পতাকা বলে, ওই যেমন ওই যে দাল্লাকে ডালডা বলছে, মানে যে মানুষ যেটা জানে সেটার উপরে ক্যাশ করে। কি বেতাকা মানে, কি বেতাকা মানে, কাঠ, এই যে একামা, এই যে সৌদিদের কাঠ দেখেছেন তো, বেতাকা, বেতাকাটা নিয়ে এসো, বেতাকাটা কোথায়? বান্দা বলছে সর্বনাশে 99টা রেজিস্টারের মোকাবেলায় বেতাকার কি ওজন হবে, বেতাকা যখন চাপিয়ে দেওয়া হবে দাঁড়ির অপর পাল্লায়, তখন দাঁড়ির অপর পাল্লাটা কি হয়ে যাবে, বেতাকার পাল্লাটা ভারী হয়ে যাবে। বান্দা অবাক হবে, কি ব্যাপার, এত মোটা মোটা, এত বড় বড় রেজিস্টারের মোকাবেলায় বেতাকার ওজন বেশি হল, বেতাকায় কি লেখা আছে, বেতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন কোন বর্ণনায় আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একে বলে তাওহীদ। তারপর আল্লাহর কাছে জুলুম নেই, সেই বান্দাকে কোথায় দেওয়া হবে, আল্লাহ আকবার। এ হচ্ছে তাওহীদের গুণ, বাস একটাই বললাম আর কিছু। আর যদি কেউ শিরিক করে, শিরিক করলে কি হবে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যার জন্য ইচ্ছা, ছোটখাটো গুনাহ, আল্লাহ ছোটখাটো না, কাবিরা মানে শিরক থেকে ছোট, কাবিরা গুনাহ ইচ্ছা করলেও আল্লাহ মাফ করে দেবেন। এটা কখন, দুনিয়াতে না আখেরাতে? আর দুনিয়াতে যদি মাফ করাতে হয় কি করতে হবে, তওবা করতে হবে। মাশাআল্লাহ, এ হচ্ছে ইসলামিক সেন্টারে আসার ফজিলত, যদি আসেন তাহলে এগুলো বুঝতে পারবেন। এটা ভেবে বসবেন না যে যা ইচ্ছা তাই করো, নো চিন্তা টু ফুর্তি, যা ভাবে হ্যাঁ তৌহিদ তো আছে আমার। কিন্তু সত্যিই তৌহিদের অনেকে সৌদিদের বদনাম করে, বলে এরা এই এরা জালেম, এরা জুলুম করে, এরা বেতন দেয় না, এরা অমুক করে তমুক করে, তবু এদের ভেতরে কি আছে? তৌহিদ আছে, শিরিক নেই। আমরা সমর্থন করি না এবং সৌদিরা নিজেরাও সমর্থন করে না, যারা জুলুম করে তারা জালেম, তারা তাদের বদলা পাবে। কিন্তু এদের ভেতরে সব থেকে বড় গুণ যদি থাকে সেটা কি? তাদের মাঝে শিরিক নেই। সুতরাং শিরিক করলে ওমাই ইশরিক বিল্লাহ فقد حرم الله عليه الجنه ومأواه النار وما للظالمين من انصار যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দেবেন, আর ঠিকানা কোথা হবে? জাহান্নাম। সুতরাং হজ হচ্ছে তাওহীদের ট্রেনিং। আপনি যাবেন লাব্বাইকা লা শারীকা লাকা বলতে, সেখানে গিয়ে খবরদার শিরিক করবেন না, খবরদার মক্কা মদিনার মাটি নিয়ে আসবেন না, তাই না? আরো শিরকের বহু কিছু আছে। আমরা যখন মদিনায় ছিলাম তো চেষ্টা করতাম যে রওজাতে গিয়ে, আচ্ছা রওজা কাকে বলে জানেন আপনারা? মদিনার রওজা কোথায় কে বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বার, মা বাইনা বাইতি, তাহলে রওজা কোনটা হলো? আমাদের দেশে রওজা কাকে বলে? মাজারকে বলে, কবরকে বলে। এবং অধিকাংশ মানুষ মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটাই হচ্ছে রওজা, তাই না? গতকাল না পরশু দিনে ফেসবুকে ওসমানের কবর দেখলাম। আপনারা ওসমানের কবর দেখেছেন? কে হাত তোলেন? হযরত ওসমানের কবর কে দেখেছেন? কোথায়? ফেসবুকে না, আপনি সত্যি দেখেছেন কে? বাকি কবরস্থানে। আর ওসমানের কবরের উপরে ঘর আছে, মাজার আছে, আর ফেসবুকে কি দেখলেন? কি সুন্দর মাজার, তার উপর সুন্দর চাদর চড়ানো, চকচক চকচক করছে, লাইট জ্বলছে। বুঝতে পারছেন? এইভাবে আল্লাহর নবীর কবর আপনি গুগলে গিয়ে টেস্ট করবেন, আল্লাহর নবীর কবর একদম সুন্দর চাদর চড়ানো কবর আসবে। এইসব দিয়ে ধোকা দেওয়া হচ্ছে ভাই। ফেসবুক, এটা ফেসবুক বড় ভেস। আপনার ফেস যে বুকে থাকে সেটা ফেসে এসে গেছে। এই জন্য তারা সবাই এতে সবাই চেষ্টা করছে আমরা অগ্রসর হব। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার বিশ্বায়নের দিন। বাতিল যেমন এতে রমরমা লাভ করেছে, হক যদিও রমরমা তবুও হকের ডাকের শব্দে মোহনবাসীর শব্দ কি হয়, যদিও এই উদাহরণ ঠিক না, যাই হোক মিলিয়ে যায়। মোট কথা তৌহিদ হচ্ছে হজ। আপনি লাব্বাইকা বলে শুরু করবেন, লাব্বাইক বলতে বলতে কোথা পর্যন্ত যাবেন? মেকআপ থেকে কত পর্যন্ত লাব্বাইক বলবেন? যতক্ষণ না বাইতুল্লাহ শরীফ দর্শন করেছেন ততক্ষণ পর্যন্ত আপনি লাব্বাইক, আর তার মানে আল্লাহর কোন শরীক নেই, আপনি বলতে বলতে যাবেন। সংক্ষেপে হজটাই হচ্ছে পুরোটা একটা স্মৃতিচারণ। স্মৃতিচারণ কাকে বলে জানেন? মানে একটা ঘটনা ঘটেছে, আপনার মনে আছে, আপনি শুনেছেন, সেখানে গেলেন, তার স্মৃতিচারণ হচ্ছে। যেমন মনে করুন আপনি বহু বছর আগে আপনি রিয়াজ গেছেন, যেখানে গেছেন সেখানে আবার গেলেন, দিয়ে আপনার মনে পড়লো হ্যাঁ এখানটা এই ছিল, এখানটা এই ছিল, এখন তো অনেক পরিবর্তন এসে। স্মৃতিচারণ বলে পুরনো কথা মনে করা। আপনি যদি হজ করতে যান তো পুরনো কথা মনে হয় না? হয় না। কিসের মনে মনে হয়? কিসে কিসে মনে হয়? তাওয়াফ করবেন তখন মনে হবে, তাই না? নবীরা তাওয়াফ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম, বিশেষ করে কার স্মৃতিচারণ হয়? ইব্রাহিম আলাইহিস সালাম। কাবা শরীফ দেখলে, মাকামে ইব্রাহিম দেখলে কি হবে? ইব্রাহিম আলাইহিসসালামের স্মৃতি কাবা শরীফ দেখে আপনার কি হবে? কাবা শরীফ দেখে আপনার স্মরণ হবে যে আল্লাহর নবী ইব্রাহিম এই কাবাকে বানিয়েছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাবাকে বানিয়েছিলেন, তাই না? বানানোতে শরীক ছিলেন, হাজরে আসওয়াদ বসানোতে তিনি শরীক ছিলেন। এসব স্মৃতিচারণ। তারপরে যখন তাওয়াফ শেষ করবেন যাবে কোথায়? সাফা মারোয়া, তাই না? সাফা মারোয়া যখন সাতবার এদিক ওদিক করবেন, যাওয়া আসা করবেন, এখানে কার স্মৃতিচারণ হয়? ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীর। পাথর যখন মারেন তখন কার স্মৃতিচারণ হয়? ইব্রাহিম ও ইসমাইল। কোরবানি যখন করেন তখন কার স্মৃতিচারণ হয়? ইব্রাহিম ও ইসমাইল, তা বলে আপনি মনে মনে ভেবেন না যে আমি ইসমাইলকে জবাই করছি। যখন আপনি সাফা মারওয়া করলেন তখন মনে মনে ভেবেন না যে আমি পানি খুঁজছি, যেমন হাজারা বা হাজার পানি খুঁজেছেন বা লোক খুঁজছেন। আপনি যখন পাথর মারবেন তখন মনে মনে ভাববেন না যে আমি শয়তানকে মারছি। অনেকে মনে করে তাই জুতো মারে, মানে না মানে না ছাতা মারে, আজ শয়তানকে পেয়েছি, যেন শয়তান ওখানে বাঁধা আছে, এত বড় বোকা শয়তানকে বাঁধতে পারবেন? তো কেন আপনি জুতো শুনছেন? মোট কথা স্মৃতিচারণ হয়। এই স্মৃতিচারণের মধ্যে আমরা শুধু তৌহিদ লক্ষ্য করি। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন তৌহিদের ইমাম, ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন মুসলিম উম্মার পিতা, মুসলিম জাতির পিতা। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের তৌহিদ প্রতিষ্ঠার জন্য যে সমস্ত কর্ম করে গেছেন, বলে গেছেন, তার মধ্যে কি আছে? তৌহিদ আছে। আমরা যখন গিয়ে তাওয়াফ করি, তাওয়াফ শুরু করি, তাওয়াফের মধ্যে যে দোয়া পড়ি তাতে তৌহিদ আছে। তারপর তাওয়াফ শেষ করে তাহিয়াতুত তাওয়াফ পড়ি, তাই না? তাহিয়াতুত তাওয়াফ তো বোঝেন কোথায় পড়তে হয়? মাকামে ইব্রাহিমের পেছনে প্রথম রাকাতে কি পড়তে হয়? প্রথম রাকাতে কি কোন সূরা পড়তে হয়? সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এতে তৌহিদ আছে না নেই? বিশাল তৌহিদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এতে আবার লাকুম দীনুকুম আছে, ধর্মনিরপেক্ষতা আছে, তাই না? হ্যাঁ, এখানে ধর্মনিরপেক্ষতা নেই, এখানে আছে অন্যায়ের সাথে আপোষ নেই, বাতিলের সাথে কোন আপোষ নেই, এখানে শিরক থেকে মুক্তির ঘোষণা আছে। সুতরাং প্রথম রাকাতে এটা পড়তে হয়, দ্বিতীয় রাকাতে কি পড়তে হয়? কুল হুয়াল্লাহু আহাদ, এটাও তৌহিদ। সুতরাং দেখেন তৌহিদ, শুধু তৌহিদ আর তৌহিদ। তারপর যান সাফাতে, সাফাতে গিয়ে যখন আপনি প্রথমে সাফাতে যাবেন, সাফাতে গিয়ে যা পড়তে হয়, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ আবদা ও বিমা বাদা আল্লাহু বিহ, তারপরে দোয়া পড়তে হয়। সেই দোয়াতে কি আছে? তৌহিদ। কি আছে সেই দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। দেখো প্রথমে দোয়াতেই কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ হাজামা আল আহজাবা ওয়াহদাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ হাজামা আল আহজাবা ওয়াহদাহ। মাঝখানে কোন কোন বর্ণনায় আছে লা শারীকা লাহ, ওখানে সাফা মারওয়াতে গিয়েও আপনি এই দোয়া বলেন, লা শারীকা লাহ, যিনি একা একাই সৈন্যকে পরাস্ত করেন। সেখানেও আছে তৌহিদের বায়ান। অবশ্য কথায় বলতে বলতে আমি একটা কথা বলে ভুলে যাই, আপনারা দেখেছেন অধিকাংশ হাজি সমস্ত দিনে ডান কানটাকে বের করে রাখে, এটা ঠিক না ভুল? ভুল। ঠিকটা কি? কোন সময়ে খালি বার করতে হবে? প্রত্যেক তওয়াফের সময়, প্রত্যেক তওয়াফের সময় বের করে রাখতে হবে। কেবল প্রথম তওয়াফে, কেবল প্রথম তওয়াফে। যদি বলেন হুজুর কেন বের করতে হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, লোকেরা বলতো, মুশরিকরা বলতো, দেখো মদিনায় থেকে থেকে না খেতে পেয়ে এরা দুর্বল হয়ে গেছে, কিশোর হয়ে গেছে। আল্লাহ নবী বললেন দেখাও, দিয়ে একটা কান বের করে রাখলেন। আর একটা জিনিস আছে, একে ইস্তিফা বলে, এটাকে ইস্তিফা বলে। একটা জিনিস আছে রামল, রামল কাকে বলে? তওয়াফে কুচকাওয়াজে চলা, ছোট ছোট কদমে ছুটে চলা, কিন্তু বর্তমান ভিড়ের অবস্থায় তো উপায় নেই। এটা শুধুমাত্র প্রথম তওয়াফে, তাই না? এটা কি জন্য? দেখাও, শক্তি দেখাও। এটা হচ্ছে কি? সে তখনকার, কিন্তু এটা সুন্নত হয়ে গেছে, এটা আমরাও করব। যেমন আমরা পানি খুঁজি না, লোক খুঁজি না, তবুও আমরা সাফা মারওয়া সাই করি, এবং সবুজ বাতি যেখানে আছে, এখন তার সবুজ বাতি থেকে সবুজ বাতি না, এখন গোটাই সবুজ হয়ে গেছে। যারা নতুন গেছেন তারা দেখেছেন, এখন আর সবুজ বাতি থেকে সবুজ বাতি না, গোটাই সবুজ হয়ে গেছে, গোটাই সবুজ করে দিচ্ছে। অতএব এই সবুজ জায়গাটা কি করতে হবে? ছুটতে হবে। এটা কি আমরা পানি খোঁজার জন্য না? এই স্মৃতিচারণ, এই স্মৃতিচারণ আমাদের হজ। অতএব সেখানে সাফা মারওয়াতে গিয়েও লাভবাক সাহেব, তারপরে শুনুন, তারপরে ওমরা হয়ে গেল, ওমরা করলেন, আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, কি বলে, মক্কা থেকে মিনায় যাবেন, কখন? আট তারিখে। আট তারিখেও আপনাকে তালবিয়া করতে হবে, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বায়েক পড়তে পড়তে পড়ে মিনায় থাকবেন, তারপরে রাত্রি বাস করবেন, তারপরে সকালে কোথায় যাবেন? পরের দিন 9 তারিখে আরাফাত যাবেন, তাও লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক লাব্বায়েক লা শারীকা লাক। এই তৌহিদের খালি এই তৌহিদের আওয়াজ, এই তৌহিদের শব্দ, এই তৌহিদের স্লোগান বলতে বলতে আরাফাতে যাবেন। আরাফাতে কি দোয়া করবেন? খায়রু দোয়াই দোয়া ইয়াউমে আরাফা, শ্রেষ্ঠ দোয়া হল আরাফাতের দোয়া। কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ইয়াহয়ি ওয়া ইয়ুমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা তাওহীদ নেই? পুরোটাই তাওহীদ, পুরোটাই তাওহীদ। সুতরাং হজের প্রত্যেকটা আল হজ্জ আরাফা, মেন হজের অংশ হল আরাফাত। আর এই আরাফাতে গিয়ে কি বলবেন আপনি? ওই দোয়া বলবেন যে দোয়া শ্রেষ্ঠ দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া। এখানে একটা কথা আছে, দোয়া দুরকম, দোয়ায়ে মাসআলা আর দোয়ায়ে জিকির। দোয়ায়ে মাসআলা মানে যেখানে চাওয়ার মানে থাকে, প্রার্থনা মোনাজাত থাকে, আর একটা দোয়া আছে যাতে প্রার্থনার মানে থাকে না, শুধু জিকরের মানে থাকে। তো এখানে খায়রুদ দোয়ায়ে দোয়া ইয়াউমে আরাফা, সব থেকে শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দোয়া। এখানে কি প্রার্থনা আছে? প্রার্থনা নেই, এখানে শুধু আছে আল্লাহর জিকির। আর বলা হয়েছে তৌহিদ লা ইলাহা, তার আল্লাহ ছাড়া কোন উপাস সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই, আর তার কোন শরীক নেই, ইত্যাদি ইত্যাদি। তারপর আরাফাত হয়ে গেল, আরাফাত থেকে যখন মুজদালিফায় আসবেন কি বলতে বলতে আসবেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুজদালিফায় রাত্রি যাপন করবেন, তারপরে যখন সকালে মিনায় যাবেন তখন কি বলতে হবে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এমনকি এখানে মুশরিকদের বিরোধিতা করার কথাও আছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্য ওঠার আগে মুজদালিফা ত্যাগ করে মিনায় গেছেন, কিন্তু মুশরিকরা কি করত? আশরিক সাবির কাইমানুগে, তারা বলতো যে সাবির তোমার সূর্য উদয় করো যাতে করে আমরা মিনায় যেতে পারি। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরোধিতা করে কি করলেন? সূর্য ডোবার আগেই, এই সূর্য ওঠার আগেই মুজদালিফা ত্যাগ করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে। গিয়ে পাথর মারবেন, পাথর মারার পর এইখান থেকে শুরু হবে তাকবীর। এই কথা বলে আমি শেষ করব। তাকবীর, আমাদের সামনে আসছে জিলহজ মাস, যারা কোরবানি দেওয়ার নিয়ত করবেন তারা চাঁদ উঠে গেলে আর নখ চুল কাটতে পারবেন না, তাই না? হাজিদের মতো। আর তাকবীর শুরু হবে, যে তাকবীর বর্তমান যুগে বিলীন হয়ে গেছে, হাজি এবং অহাজি সবাই তাকবীর পাঠ করবে। যারা হজ করতে যাবেন না তাদের তাকবীর শুরু হবে আরাফাতের দিনে ফজর থেকে, আরাফাতের দিনে ফজর থেকে। শেষ হবে কবে? 13 তারিখের আসরে। প্রত্যেক ফরজ নামাজের পর কমসে কম একবার বলবেন সে তাকবীরটা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এতে তৌহিদ আছে না নেই? তৌহিদের ঘোষণা, তৌহিদবাদীদের তৌহিদের ঘোষণা এতদিন। আর হাজিদের শুরু হবে কোরবানির দিনে, আগে কি পড়ছিল? তালবিয়া পড়ছিল, তাতেও তৌহিদ। কোরবানির দিনে জোহর থেকে শুরু হবে, শেষ হবে কখন? 13 তারিখে। সুতরাং আর এটা হচ্ছে খাস তকবীর। আর আম তকবীর হচ্ছে হাজি ও হাজি সবারই জন্য আম তকবীর, সেটা হচ্ছে আপনার জিলহজ মাসের শুরু থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত আপনি খালি তকবীর বলতেই থাকবেন, তকবীর বলতেই থাকবেন, আর জোরে জোরে তকবীর বলবেন, যাতে করে আপনার তকবীর শুনে অন্য কেউ তকবীর পড়ে। অনেকে ভুলে যায়, তো স্মরণ হবে। বাজারে গিয়ে আবু হুরায়রা ইবনে ওমর তকবীর পড়তেন না, আর তা শুনে শুনে অন্যরা তকবীর পড়তেন। শুধু তৌহিদের ঘোষণা, অবশ্য সমস্বরে তকবীর পড়া কি? একই স্বরে তকবীর পড়া বিদাত, আলাদা আলাদা ভাবে পড়বেন যাতে করে অপরে স্মরণ করে আর তকবীর পাঠ করতে পারে। এ হচ্ছে কিসের ঘোষণা? তৌহিদের ঘোষণা। সুতরাং পুরো হজটাই হচ্ছে তৌহিদের ট্রেনিং, পুরো হজটা তৌহিদের ট্রেনিং। আর মনে রাখবেন এই জিলহজ মাসের প্রথম শুরুর দিকটা সবই তৌহিদ। এই তৌহিদ প্রতিষ্ঠা হল মুসলিম উম্মার কর্তব্য। তৌহিদ হচ্ছে মুসলিম উম্মার সব থেকে বড় আশা, বড় উদ্দেশ্য। আর তৌহিদের জন্যই আছে জান্নাত এবং জাহান্নাম, তৌহিদের জন্যই আসমান কায়েম হয়েছে, তৌহিদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা জিন ও ইনসানকে সৃষ্টি করেছেন। কি জন্য? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন মাজিদের সর্বপ্রথম আদেশ, হাফেজ সাহেব কি আছেন? হাফেজ সাহেব বলতে পারবেন কোরআনের সর্বপ্রথম আদেশ কি? আমরের সিগা, কোরআন আপনি পড়েন আলিফ লাম সূরা ফাতিহা ভূমিকা পড়ার পর আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরে পড়তে পড়তে পড়তে পড়তে আমরের সিগা কি কোথায় আছে? ইয়া আইয়ুহান নাস উবুদু উবুদু, প্রথম আমরের সিগা হলো আদেশ সূচক সিগা, আর আদেশ সূচক বাক্য হলো উবুদু রাব্বাকুম, আর প্রথম নিষেধ সূচক শব্দ হচ্ছে ফালা তাজআলু লিল্লাহি, ফালা তাজআলু লিল্লাহি নিদ্দা, তার মানে এক আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সঙ্গে শরীক করো না। প্রথম আদেশ কি? আল্লাহ, এক আল্লাহর ইবাদত করো, তৌহিদ। আর প্রথম নিষেধ কি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। এই হল তৌহিদ আর এই হল শিরিক। সুতরাং আমরা হজে যারা যাব, শুধু হজেই না, যে কোনো কাজে আমাদের যেন তৌহিদ থাকে। তৌহিদ ছাড়া বাঁচার কোনো উপায় নেই। কিয়ামতে যদি আপনি বাঁচতে চান, যদিও জাহান্নামে কিছুদিন পুড়েও আপনি জান্নাতে যাবেন, সেটা কে নিয়ে যাবে আপনাকে? তৌহিদ। অতএব এই হজ পরিপূর্ণ তৌহিদ, এই তৌহিদের শিক্ষা নব। তৌহিদের দেশে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি, যেখানে কিছু পান আর না পান, বেতন কম হোক, 300 রিয়াল 400 রিয়াল বেতন হোক, সমস্যা নেই, যেটা আপনি পাবেন সেটা হচ্ছে তৌহিদ। বহু টাকা আপনি পার্সেল করেছেন, কিন্তু এখান থেকে তৌহিদ আপনি পার্সেল করুন, আপনার দেশে তৌহিদ পাঠান, কারণ আমার দেশের তৌহিদ খুবই দুর্বল। তৌহিদ মুষ্টিমেয় মানুষের মাঝে আছে, আর বাকি সবাই অধিকাংশ কি? মুশরিক। অতএব সেখানে তৌহিদের ট্রেনিং দেন, আপনি আপনার বাড়িতে, আপনার পরিবেশে, আপনার গ্রামে তৌহিদের ট্রেনিং দেন। আল্লাহ তাআলা আমাদেরকে মুওয়াহ্হিদ বানান, তৌহিদবাদী বানান এবং সাচ্চা মুসলমান বানান, যাতে করে আমরা কাল কিয়ামতে আল্লাহ জান্নাতের অধিকারী হতে পারি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।